بسم الله الرحمن الرحيم دايا ماي بارون دايلو الله رنامي والشمس وضحاها شابوت سورجير ابن غوهر كيرانير والقمر إذا تلاها شابوت چندرير جاكن ويا سورجير پر عبر بيتا هاي والنهار إذا جلاها শপথ দিবসের যখন সে উহাকে প্রকাশ করে শপথ রজনীর যখন সে উহাকে আচ্ছাদিত করে শপথ আকাশের এবং যিনি উহা নির্মাণ করিয়াছেন তাহার শপথ পৃথিবীর এবং যিনি উহাকে বিস্তৃত করিয়াছেন তাহার শপথ মানুষের এবং তাহার যিনি উহাকে সুঠাম করিয়াছেন অতঃপর উহাকে উহার অসৎকর্ম ও উহার সৎকর্মের জ্ঞান দান করিয়াছেন সেই সফল কাম হইবে যে নিজেকে পবিত্র করিবে এবং সেই ব্যর্থ হইবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করিবে সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশত অস্বীকার করিয়াছিল উহাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হইয়া উঠিল তখন আল্লাহর রাসূল উহাদেরকে বলিল আল্লাহর উষ্টি ও উহাকে পানি পান করাইবার বিষয়ে সাবধান হও কিন্তু উহারা রাসূলকে অস্বীকার করিল এবং উহাকে কাটিয়া ফেলিল উহাদের পাপের জন্য উহাদের প্রতিপালক উহাদের সমূলে ধ্বংস করিয়া একাকার করিয়া দিলেন এবং ইহার পরিণাম সম্পর্কে তিনি ভয় করেন না।